بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي ألهاكم التكاثر প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে আবার বলি ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হইতে না তোমরা তো জাহান্নাম দেখিবেই আবার বলি তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে